ஸ்மிருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம் ஸ்ரீஹரிம் பரமானந்தம் உபதிஷ்டாரம் ஈஸ்வரம் வியாபகம் சர்வலோகானாம் காரணம் தம் நமாம்யம். ஓம் நமோ நாராயணாய. பகவான் சங்கராச்சாரிய தரப் பிரணீத அபரோக்ஷ அனுபூதி நமக்கு கிரந்தர் উপরে বিচার চলছে. অপরোক্ষ অনুভূতি কি জন্য দরকার সেটা তিনি প্রথমেই বলে এসছেন. মানুষ অনাদিকাল থেকে যেই জিনিসকে খুঁজে চলেছে, নিত্য নিরিষ্টয় আনন্দ, নিত্য নির্দিষয় আনন্দ, সেটা একমাত্র আত্মজ্ঞান ছাড়া, নিজের স্বরূপের জ্ঞান ছাড়া. আর কেউ বলবেন ঈশ্বর প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, এটাকেই বেদান্তের ভাষায় ভগবত প্রাপ্তি বলে. কেন কি ভগবানই সবার সবার স্বরূপ. দশম অধ্যায় ভগবত গীতার দশম অধ্যায়ে যেখানে ভগবান নিজের বিভূতির কথা বলছেন, সেখানে তিনি সমস্ত বিভূতির মধ্যে প্রথম বিভূতি বললেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত. সমস্ত হে গুড়াকেশ, অর্জুনকে বলছেন যে নিদ্রাকে তিনি জয় করেছ, দেখো সমস্ত ভূতের মধ্যে, আমার বিভূতির মধ্যে প্রথম বিভূতি হচ্ছে আমি সমস্ত ভূতের আত্মা. তাই এই আত্মজ্ঞানই হচ্ছে ঈশ্বরের স্বরূপের জ্ঞান. আর এই জ্ঞান থেকে মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে নিত্য নির্দেশে আনন্দের মধ্যে থাকতে পারে. এই জন্য ভগবান শঙ্করাচার্য সমস্ত শাস্ত্রের যে সার, কিভাবে আত্মজ্ঞান প্রাপ্ত করতে হবে, কেন আমরা ভুলটা কোথায় করছি, এইগুলো দেখাবার জন্য উনি প্রথমে অনুগম্য চতুষ্টয়, তারপরে সাধন চতুষ্টয়, এবং তারপরে কি ধরনের বিচার শুরু করতে হবে, এবং কি করে অন্তঃকরণ শুদ্ধ হবে নিজের বর্ণ আর আশ্রম কর্মের দ্বারা, তারপরে অজ্ঞান কি, জ্ঞান কি, এবং শরীরের থেকে যে আমি পৃথক, স্থূল শরীরের থেকে আমি পৃথক, এইটা স্থূল শরীর সূক্ষ্ম শরীর থেকে সেটা বলেছে. তারপরে পৃথক হলেই তো হবে না, কিন্তু ওর মধ্যে সত্যত্ব বুদ্ধি বসে আছে, তাই বারবার ঘুরে ঘুরে মন ওখানে যাবে, তাই ওটা মিথ্যা, ওর মধ্যে পারমার্থিক সত্যত্ব নেই. ব্যবহারের জন্য মানে এইটা বোঝার জন্য যে আমি শরীর থেকে মিথ্যা এবং আমার স্বরূপ হচ্ছে এই শুদ্ধ ব্যাপক চেতন, এইটা বোঝার জন্যই ওই শরীরকে ভগবান দিয়েছেন. কেন শরীরটা না থাকলে আমরা সেটা বুঝতে পারতাম না. সেই জন্য এই শরীরের মাধ্যমে আত্মজ্ঞান প্রাপ্ত করে ফির শরীর বন্ধন থেকে মানুষ মুক্ত হতে পারে. কালকে আমরা কতটা পড়েছিলাম? কালকে 68 অবধি হয়েছিল. হ্যাঁ, মানে ঘটকে যখন আমরা গ্রহণ করি সেটা যে সেই সময়তে মৃত্তিকাকেই গ্রহণ করা হয়, যে সময় ঠিক সেরকম যখন আমি জগৎ প্রপঞ্চের কোন বস্তুকে দেখি সেই সময় ভগবানকেই দেখছি, কিন্তু আমাদের দৃষ্টি ওই নাম রূপের মধ্যে আসক্ত থাকে বলে আমরা ভগবত তত্ত্বকে বুঝতে পারি না. আর ভগবত তত্ত্ব ইন্দ্রিয় গম্যও না, এটা অনুভব গম্য. তাই ওই নাম রূপের ভেতরে যে সচ্চিদানন্দ, তার অস্তিতা এবং অস্তিতার যে স্ফুরণ আমাদের হয়, এটাই ঈশ্বর তত্ত্ব. ওইটাকে অপরোক্ষ রূপে মানে নিজের সত্তার সঙ্গে মিলিয়ে অনুভব করা, এটাই হচ্ছে অপরোক্ষ অনুভূতি বা আত্মজ্ঞান. অপরোক্ষ অনুভূতি মানে যেখানে কোনো ইন্দ্রিয় মন বুদ্ধি কাজ না করে, ফির তবুও তার অনুভব আসে, এইটা এটাকে বোঝাবার জন্য. যেমন সুষুপ্তি অবস্থাতে আমাদের কোনো ইন্দ্রিয় মন কাজ করে না, কিন্তু উঠে আমরা বলি তাহাকে আনন্দে শুয়েছিল, এই অনুভূতিটাকে অপরোক্ষ অনুভূতি. এরকম জাগ্রত কালে বসে যদি আমরা সুষুপ্তি অবস্থার আনন্দ নিতে পারি, মানে শরীরের থেকে তাদাত্ম্য ছাড়তে পারি, তাহলে মানুষ নিজের স্বরূপের মধ্যে স্থিত হতে পারে. শাস্ত্রতে দুটো প্রক্রিয়াকে দেখানো হয়েছে, একটা হচ্ছে কার্যকারণ প্রক্রিয়া, একটা হচ্ছে জাগ্রত স্বপ্ন সুষুপ্তির মধ্যে দিয়ে জীব যায় এবং এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তির মধ্যে পরিবর্তন হতে থাকে. কিন্তু যিনি জাগ্রত স্বপ্ন সুষুপ্তিকে দেখেন, জানেন, বুঝেন, তার মধ্যে কোন পরিবর্তন নেই, সেটাই হচ্ছে আত্মা. এ তো জাগ্রত প্রপঞ্চ বাইরের জগতের নিয়ে হলো, কিন্তু নিজের সত্যি সমস্যা হচ্ছে নিজের শরীরের সঙ্গে তাদাত্মতা. এই জন্য এখানে পঞ্চকোষ বিবেকের কথা বলা হচ্ছে তৈতরী উপনিষদে, যেটা এই বইতে আসতে ভগবান শঙ্করাচার্য দেননি, কিন্তু বিবেচনা মধ্যে দিয়েছেন উপনিষদে তো আছেই আছে, যে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, পাঁচটা কোষ মানে কভারিং দিয়ে আত্মা ঢেকে আছে. এই সমস্ত কভারিং এর এই কভার অধিষ্ঠান হচ্ছে আত্মা, ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা. এই প্রত্যেকটা কোষের ফাংশন গুলোকে যদি আমরা অন্নময় কোষ মানে স্থূল শরীর খেয়ে দিয়ে বাড়ে কম পাতলা হয় দেখাতে পারলে, এইগুলো জিনিসগুলো গরমের অনুভব কোথায় হচ্ছে, ব্যথার অনুভব কোথায় হচ্ছে, সুখ দুঃখের অনুভব কোথায় হচ্ছে, অহংকার কোথায় ক্রিয়া করছে, কি করে আমি নিশ্চয় করতে পারছি, এই জিনিসগুলোকে যদি আমি একটা একটা করে দেখতে শিখি, মানে আমাদের সূক্ষ্ম শরীরকে যদি আমি দেখতে শিখি, মানে দ্রষ্টা আমি, সেই ওগুলো আলাদা আলাদা করে এখন মিলিয়ে ফেলি, আমার সঙ্গে মিলিয়ে ফেলেছে ওই অহংকার মিলিয়ে দেয় আর কি, সেটাকে যখন অহংকার আমার দ্রষ্টা হয়ে যায় এবং আমি তাদের দাঁত থেকে ভিন্ন একটা তত্ত্ব, এইভাবে বারবার যতই আমাদের অন্তঃকরণের বৃত্তি, অন্তঃকরণের ব্যবহার এবং ইন্দ্রিয়ের ব্যবহার গুলোকে আমি দেখতে থাকবো, অবজার্ভ করতে থাকবো, তত ধীরে ধীরে আমার মধ্যে এই এইগুলোর মধ্যে দৃশ্যত্ব এসে যাবে, আর আমি দ্রষ্টা হিসেবে এদের থেকে সর্বদা আলাদা আলাদা ভাবে নিজেকে অনুভব করতে পারবো। এই জন্য এখানে বলেছেন সদৈব আত্মা বিশুদ্ধ অস্তি, আত্মা সর্বদাই বিশুদ্ধ, অশুদ্ধ ভাতি সদা, কিন্তু উপাধির সঙ্গে দেখা যায় বলে সর্বদাই অশুদ্ধ বলে মনে হয়, সর্বদাই শুদ্ধ, এর মধ্যে কারোর সঙ্গে কোনো অসঙ্গহী অয়ম পুরুষ, এই পুরুষ পূর্ণ তৎপুরুষ, এই পূর্ণ স্বরূপ যেটা সেটা সর্বদাই অসঙ্গ, এর মধ্যে কখনো কোনো অশুদ্ধি আসেনি না, অশুদ্ধি মিলতেই পারে এর সঙ্গে, কিন্তু তবু ওই অশুদ্ধির মাধ্যমে দেখা বা বোঝা যায় বলে মনে হয় যেন আত্মা অশুদ্ধ হয়ে গেছে, আমি জন্ম মরণওয়ালা, আমি তো রোগ দুকান্নেওয়ালা, আমি ব্রাহ্মণ, আমি ছত্র, এইসব সমস্ত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ধর্মকে আরোপ করে আমরা নিজেদের মধ্যে বলতে থাকি। যেমন একই সময় রজ্জু দু রকমের জ্ঞান হয়, যিনি জানে না তিনি রজ্জুকে সাপ বলে দেখে, আর যিনি জানে সে সময় তিনি রজ্জুকে রজ্জু বলেই দেখে। এই জ্ঞানী পুরুষ সেই রকম আত্মাকে শুদ্ধ আত্মা বলেই বুঝতে পারে, আর অজ্ঞানী জীব বা অবিবেকের ফলে আমরা কি করি আত্মাকে অশুদ্ধ শরীর হিসাবে দেখে তার ধর্মগুলোকে আত্মার মধ্যে আরোপ করতে থাকি, এটাকে অভ্যাস বলে, অজ্ঞান জনিত অজ্ঞান। এই জন্য আগে তখন বলছেন যথাইব 69 যথৈব মৃন্ময়া কুম্ভ তাবত দেহপি চিন্ময়া আত্মানাত্ম বিভাগোয়ম মুধৈব ক্রিয়তে বুধৈ। খুব সূক্ষ্ম ভাবে লিখেছেন এই শ্লোকটাকে, এটাকে একটু ভালো করে বুঝতে হবে যে আমরা শ্লোক যথৈব মৃন্ময়া কুম্ভ তাবত দেহপি চিন্ময়া আত্মানাত্ম বিভাগোয়ম মুধৈব ক্রিয়তে বুধৈ। যথৈব মৃন্ময় কুম্ভস, যথৈব মৃন্ময় কুম্ভস তাবত দেহোপি চিন্ময়ঃ আত্মানাত্ম বিভাগোয়ম মুধৈব ক্রিয়তে বুধৈ। আত্মানাত্ম বিভাগোয়ম মুধৈব ক্রিয়তে বুধৈ। আমাদের উপনিষদে একটা শ্লোক আছে ইয়েতে আপনার দাস উপর্ণ, এটা দাস উপর্ণ সায়ুজা মুন্ডক উপনিষদে এসছে যে দ্বাস উপর্ণ সায়ুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্যু জাতে তয়োরন্ন পিপ্পলম সাধুগত্তি অনুষ্ণান অন্ন অভিচাকিষিত। একই গাছে দুটো পাখি বসে আছে, তার মধ্যে একটা পাখি সে গাছের ফল খেয়ে সে সুখ দুঃখকে ভোগ করছে, আরেকটা পাখি কেবল দেখে যাচ্ছে, কিন্তু এই দুটো পাখি আবার দুটো নয়, জুষ্টম যারা পশ্চাৎ অন্নমেশ্বরময় মানবীতে বিহিত সুখ, ওই পাখিটাই এই সুখ দুঃখের ফল ভোগ করতে করতে হঠাৎ একবার ওপর দিকে তাকিয়েছে, ওপর দিকে তাকিয়ে দেখছে আরেকটা পাখি তো দেখো চুপ করে শুদ্ধ বসে আছে ওখানে, ও তখন ধীরে ধীরে ওই পাখিটার কাছে যেতে থাকে, গিয়ে দেখে আর এই পাখিটা তো আমি আমি যে মানে তখন একটাই পাখি হয়ে যায় পূর্ণস্য পূর্ণ মাদারে পূর্ণ মেয়ে বাবশিষ্যতে। কিন্তু অজ্ঞান দশায় দুটো পাখি বলে যেন মনে হয়, এটা শ্রুতি আমাদের যেটা আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি সেটাকে অনুবাদ করে তার পরের শ্লোকে বলছে যে না না এই দুটো পাখি নয়, ওই পাখিটা যখন দেখে আরে আরেকটা পাখি তো চুপ করে বসে আছে কিছু সুখ দুঃখ পাচ্ছে না, তাহলে এটাকে তার কাছে যেতে থাকে, তাকে এটা তো আমি তার সঙ্গে মিলে এক হয়ে যায়। এইরকমই এখানে জ্ঞান স্থিতিটা কি হবে এই শ্লোকটাকে, যে অজ্ঞান দশমে তো দশাতে তো আমরা ভিন্ন করে ফেলি, যেরকম যথৈব মৃন্ময় কুম্ভ, যেমন কিনা যখন আমি ঘড়াকে দেখি তখন মৃত্তিকাকেই দেখি, মানে মৃত্তিকা এই বিকার হচ্ছে এই ঘড়া, তার মানে মৃত্তিকাই তার মধ্যে আছে, মৃত্তিকা ছাড়া আর কিছুই নেই ওখানে, ঠিক সেই রকম তদ্বৎ দেহ অপি চিন্ময় যে শরীরটা দেখা যাচ্ছে এটা এটা মানে পঞ্চভূতাত্মক নয়, এটা শুদ্ধ চেতন মাত্র। কিন্তু আমরা তো শরীরকে দেখতে পাচ্ছি এবং শরীর দেখি ব্যবহার হচ্ছে। বলছে কি, ওইটা দেখা যাচ্ছে এই আত্মা অনাত্ম বিভাগ, ওই আমি আত্মা অনাত্মা বিভাগ দাবি ভগবান শঙ্কর আগে বলে এসছেন যে আত্মা অনাত্মা বিবেক প্রথমে চাই, কিন্তু এখন এসে বলছেন যখন জ্ঞান হবে তখন বিবেক তো দুটোর মধ্যে হয়, এখন তো দুটোই নেই, তা বিবেক কার সঙ্গে করবে যে এটা এর থেকে ভিন্ন, এটা মানে বিবেক ডিসক্রিমিনেশন। তো কার থেকে কাকে ভিন্ন করবে তুমি, দুটো বস্তুই নেই। যখন রজ্জু জ্ঞান হয়ে যাবে মানে যখন তুমি জানবে ওখানে রজ্জুই আছে, তখন আর সর্প তো নেই ওখানে, সর্প থেকে রজ্জু ভিন্ন কি রজ্জু থেকে সর্প ভিন্ন, এটার বিচারই তখন মনের মধ্যে আসবে না, এটার বিচারই তখন আসবে না। এটা হচ্ছে এই বিচার করতে করতে করতে করতে এই বিচারটাও মন থেকে চলে যাবে, আমি সদাই অসঙ্গ পূর্ণ চেতন, এই ভাবটা মনে এত দৃঢ় হয়ে বসে থাকবে, শরীর থাকলেও তার সঙ্গে তখন তাদাত্ম্যত হবে না। এটা মানে এই যে এতক্ষণ যে বিচারগুলো বলে আসলো সেই লোক বলে যে তার ফল কি হবে, রেজাল্টটা কি, তুমি কি করে অনুভব করতে পারবে, সেইটা বোঝাবার জন্য এই শ্লোকটা বলছে যে ধীরে ধীরে সমস্ত বিচার মন থেকে চলে যাবে, মন থেকে চলে গিয়ে এক শুদ্ধ চেতনই একমাত্র অসঙ্গ পূর্ণ ব্যাপক সেটাই সংসারে বিদ্যমান। তাহলে ব্যবহার কি করে হবে, ব্যবহার শরীর করবে, শরীরের ব্যবহার যে কদিন প্রারব্ধ আছে হবে, তার সঙ্গে শুদ্ধ চেতনের কোনো সম্বন্ধ নেই, যেটা আমার পারমার্থিক স্বরূপ এই নিশ্চয় দৃঢ় থাকবে। এই জন্য বলছেন যথৈব মৃন্ময় কুম্ভ, যেমন কিনা মাটির কুম্ভ ওটা মৃত্তিকারই বিকার, সেই রকম মানে মৃত্তিকাই ওর মধ্যে ভরা আছে আর কিছু নেই, সেই রকম দেহ আপি চিন্ময়, এই শরীরটা দেখা যাতে এটাও চিন্ময় মূর্তি। এই যে আমরা দেবী দেবতার পুজো করি, আজকাল তো পুজোর আড়ম্বরই বেশি, কিন্তু পুজোর অতটাই এই যে মাটির মূর্তি বা প্রতিমার মধ্যে এই মৃন্ময়ী প্রতিমার মধ্যে চিন্ময়ীকে দর্শন করাই হচ্ছে পুজোর মানে লাভ বা পুজোর উপযোগিতা। কিন্তু আমরা তো সেটা ভুলেই গেছি, আজকাল আমরা বাহ্যিক আড়ম্বরের মধ্যে তোমার পূজার ছলে আমি তোমায় ভুলে থাকি, এইরকম। এই জন্য বলছেন যে একবার যদি এটা হয়ে যায় ভগবান চিন্ময় আত্মা অনাত্মা বিভাগ, এটা আত্মা এটা অনাত্মা, ওটা স্ত্রী এটা পুরুষ এটা মেয়ে, এসব মুথাইব মুথাইব মানে বৃথাইব ক্রিয়াতে অবুধেই অবুধেই মানে অবিবেকী ব্যক্তিদের দ্বারা বৃথাই এরকম মানে বিভাগ করা হয়, ভিন্নতার বোধ করা হয়, মানে দ্বৈত বুদ্ধি আছে, বিবেক কখন হবে যখন দুটো থাকবে, এখন আর দ্বৈত নেই, এখন এক অদ্বৈত ভাবে যখন স্থির হয়ে যাবে মন, তখন আত্মা অনাত্মা কিছুই থাকবে না, এক শুদ্ধ চেতন ব্যাপক বিদ্যমান থাকে, জগৎ ব্যবহার হবে। আমি তো মনে কেন জ্ঞানী পুরুষ ব্যবহার করেন এরকম ব্যাপার না, তবু তারা আবার যোগবাস তার সাতটা স্থিতি আছে, শুভেচ্ছা সত্তা প্রতি পদার্থ ভাবিনী আলটিমেটলি তুরীয় স্থিতি, কিন্তু সেটা খুব মানে জ্ঞানীর প্রারব্ধ অনুযায়ী, জ্ঞানের ভিন্নতা নেই, জ্ঞানীর শরীরের প্রারব্ধের ভিন্নতা অনুযায়ী এরকম ভাবে বলা আছে। জ্ঞানের স্থিতি তো একটাই, একবার যখন এই স্মৃতিকে মানুষ প্রাপ্ত করে তখন তারই আর ভেদ বুদ্ধি থাকে না, এক শুদ্ধ চিন মাত্রই তার সামনে তার মনের মধ্যে সর্বদা বিদ্যমান থাকে। এই জন্য এটাকে বুঝতে হলে এটা জ্ঞানের পরের স্থিতি আর কি, কারণ প্রথমে নিজেই বলে এসছেন যে আত্মনাত্ম বিবেক চাই, আর এখানে বলছেন যে বিবেকের আর দরকার নেই। যেমন নদী পার হওয়া হয়ে যাওয়ার পরে তখন আর নৌকার দরকার নেই, যেমন মানে আত্মনিষ্ঠা বা জ্ঞান নিষ্ঠা আসার পরে তখন আর কর্মকাণ্ডের দরকার নেই, নিজেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার দ্বিতীয় অধ্যায় 46 নম্বর শ্লোকে, যাবান অর্থ উদপানে সম্পূত থাকে তাবান সর্বেশু বেদেশু ব্রাহ্মণ। আবার ওই দ্বিতীয় অধ্যায় বলেছেন জানিসা সানিসা পশ্চাৎ মানে জানিসা সর্বভূতানাম দশম জাগ্রতি সংযমী দশম জাগৃতি ভূতানি সানিসা পশ্চাৎ, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে একই কথা বলেছেন, এগুলোর উপযোগিতা এই পর্যন্তই আছে, বিবেক করা, আমার বর্ণ আশ্রম ধর্ম পালন করা, আত্মনাত্ম বিবেক করা, সমস্ত ভূতের হিত চিন্তা করা, এগুলোর উপযোগিতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আত্মজ্ঞান হচ্ছে। জ্ঞান হলে তখন তার দুটো বস্তুই নেই, তখন বিবেক কার সঙ্গে, কে কার থেকে কি বিবেক করবে, কে কার কাছে কি সমর্পণ করবে, একটাই তো বস্তু হয়ে গেছে তখন। এই জন্য এই যে মুধাই বা ক্রিয়াতে অবুধেই মানে অবিবেকী ব্যক্তির দ্বারা বৃথাই তখন বিবেক ক্রিয়া করা হয়, তখন আর বিভাগের দরকার নেই, তখন সব বিভাগ মিলে এক হয়ে গেছে, তখন ওই জলের প্লাবন চিৎসাগরের প্লাবনে তখন আর ছোট ছোট কোনো মানে বা অন্য কোনো ক্রিয়ার দরকার নেই, মন যদি একবার আত্মনিষ্ঠ হয়ে যায় বা ভগবৎনিষ্ঠ হয়ে যায় তখন আর কোনো বাহ্যিক ক্রিয়ার প্রতি মনকে লাগানো উচিত না, বাস ওইভাবেই বসে থাকাটাই ভালো, ঈশ্বরের চিন্তা ভগবত চিন্তা বা তার মধ্যে। আর কোনো মান্যতা দিয়ে যে আমি এই বর্ণের আমি এই আশ্রমে তাই আমার এটা করতে হবে, এইসব যেন আর মনের মধ্যে ওঠে না, যেন বসে যথেষ্ট এটাকে বুঝতে হলে বুঝতে পেরেছে যে জ্ঞানের পার পরের স্থিতি এটা, অবিবেকী ব্যক্তির দ্বারা বৃথাই এরকম বৃথাই এরকম ভেদ করা হয়। আমাদের কবিরদাসজির একটা সুন্দর দোহা আছে যে বুন্দ সময় সাগর মে তাহি দেখে সব কোয়ে, সাগর সময় বুন্দ মে বিরলা সমঝে কোয়ে। কবিরদাসজি বলছেন যে একটা একটা করে জলের বিন্দু দিয়ে সাগর হয় সেটা তো সবাই বুঝতে পারে, কিন্তু একটা বিন্দুর একটা বিন্দুই পুরো সাগর সেটা তো কোনো বিরল ব্যক্তি বুঝতে পারে। বুন্দ সময় সাগর মে তাহি দেখে সব কোয়ে, সাগর সময় বুন্দ মে বিরলা সমঝে কোয়ে। সম্পূর্ণ সাগরাত্মকে ধর্ম শুদ্ধ চেতনাটা সব একটা বুন্দের মধ্যে, একটা যে কোনো কেবল মানুষ শরীর নয় একটা ছোট্ট যত ছোট একটা কৃমি বা ক্রিয়া তার মধ্যে ওই চেতনাটার মাত্রা সমান রূপে বিদ্যমান আছে, সমান রূপে বিদ্যমান আছে। এই জন্য এই জীব ব্রহ্ম এই যে ভেদ ঈশ্বর ভেদ এই অজ্ঞান থেকে হয়, জ্ঞান হলে তখন আর ভিন্নতা থাকে না, জ্ঞান হলে তখন একটা শুদ্ধ চেতন মাত্র ঈশ্বরই আছে, ঈশ্বরের ভিন্ন কিছু নেই। এই জন্য এর আগে এই ভ্রান্তি কি জিনিস কি করে ভ্রান্তি বা এই যে এই জিনিসটাকে ভ্রান্তিটাকে ভালো করে বুঝতে হবে, তাহলে ওখানে আর মন যাবে না। ওটা করার জন্য এই সত্য পাঁচটা শ্লোক এখান থেকে বলুন, 70 থেকে 74 পর্যন্ত বলবেন এখন। সর্পত্বেন যথারজ্জু রজতত্বেন শুক্তিকা বিনির্ণীতা বিমূঢ়েন দেহত্বেন তথাত্মতা সর্পত্বেন যথারজ্জু রজতত্বেন শুক্তিকা বিনির্ণীতা বিমূঢ়েন দেহত্বেন তথাত্মতা সর্পত্বেন যথারজ্জু সর্পত্বেন যথারজ্জু রজতত্বেন শুক্তিকা বিনির্ণীতা বিমূঢ়েন দেহত্বেন বিনির্ণীতা বিমূঢ়েন দেহত্বেন তথাত্মতা দেহত্বেন তথাত্মতা। এখানে দেখুন মৃত্তিকার ঘরার দৃষ্টান্ত দিয়েছিল, কিন্তু এখানে কিন্তু আর পরিণামবাদকে আশ্রয় করেনি, এখন বিবর্তবাদ স্থির করে দিয়েছে। যেমন রজ্জুকে সর্প বলে মনে হয়, যেমন শুক্তিকাকে চাঁদি বা রজত বলে মনে হয়, সেই রকমই অবিবেকী ব্যক্তির দ্বারা বিমূঢ়েনা দেহত্বেন তথা আত্মতা বিনির্ণীতা এই আত্মা শরীর এইভাবে তারা নির্ণয় করে নিরূপণ করে, এটা অবিবেকী অবিবেকের জন্য হয়। এই জন্য বল, যেমন রজ্জুকে সর্প কে ভাব দেখে, যিনি রজ্জু তত্ত্বকে ঠিক করে জানেন না দেখেননি তিনি রজ্জুকে সর্প বলে ভ্রান্ত ভ্রান্তি দেখেন। তিনি কেউ একটা রজ্জু সর্প মানে একটা হচ্ছে রাগ একটা হচ্ছে দ্বেষ, এটা হচ্ছে দ্বেষ আর এটা হচ্ছে রাগ, রজ রাগ মানে আসক্তি, রজতত্বেন চ শুক্তিকা যে শুক্তিকাকে আমরা দেখতে পাই এটা হচ্ছে রজত ভ্রান্তিতে, মানে ওখানে শুক্তিকা আছে ওখানে পরে আমরা তাকে রজত রূপে দেখি। কেন দেখি? কারণ কি আমাদের শুক্তিকা জ্ঞান শুক্তিকা যথার্থ জ্ঞান হয়নি। সেই রকমই ওখানে শুদ্ধ চেতনই একমাত্র বিদ্যমান আছে, তার জ্ঞান না হওয়ার জন্য শরীরকে আত্মা বলে ভেবে নেই। কেন? বিমূঢ়হীন অবিবেকী ব্যক্তির দ্বারা শরীরকেই আত্মা বলে ভাবা হয়, কারণ কি সে এখনো শুদ্ধ চেতনকে বুঝে উঠতে পারেনি। এই জন্য বলছেন যেমন আমরা রজ্জু সর্পত্বেন বিনির্ণীতা অথবা শুক্তিকা রজতত্বেন বিনির্ণীতা সেই রকমই আত্মা দেহত্বেন বিনির্ণীতা এই সবার জন্য বিমূঢ়হীন কার দ্বারা? অবিবেকী ব্যক্তির দ্বারা, যে যতক্ষণ পর্যন্ত না ওই অধিষ্ঠান তত্ত্বের জ্ঞান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম ভ্রান্তি হতে গেলে, যেমন সর্পতে রজ্জুতে সর্প শুক্তিকাতে রূপা কল্পিত করা হয় সেরকম অজ্ঞানের দ্বারা আত্মা দেহরূপে কল্পিত ব্যাপক, তার সঙ্গে দেহের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, কিন্তু সেটাকে আমরা মানে পুরো দেহ মানে ব্যবহারটাই ভ্রান্তি। যতদিন পর্যন্ত ওখানে গিয়ে না দেখে আমরা ঠিক করে না জানবো, ততদিন পর্যন্ত ওখানে সর্ববুদ্ধি বসে থাকবে মনে। সেরকম আমি মানুষ, আমি ধার্মিক, এই সমস্ত বুদ্ধিগুলো যতক্ষণ পর্যন্ত, এগুলো মানে কোনো খারাপ বুদ্ধি নয়, কিন্তু এই বুদ্ধ আমাদের মুক্তির জন্য প্রতিবন্ধক। যতক্ষণ পর্যন্ত না এই শুদ্ধ ব্যাপক আত্মতত্ত্বের জ্ঞান হবে, ততক্ষণ পর্যন্ত যে আমাদের মনের মধ্যে প্রিয় অপ্রিয়, যে কখন মানে ধর্ম আচরণ বা ঈশ্বর মন্দির এগুলো প্রিয় লাগবে আর অন্য জায়গাগুলোকে অপ্রিয় লাগবে, আমি এই লেভেল এসে বলছি আর কি, মানে অন্যান্য তো আছে, কিন্তু যেই আত্মজ্ঞান হয়ে যাবে তখন এইখান পর্যন্ত সমস্ত ক্রিয়াকেই মানাবে। আরে আত্মার মধ্যে তো সব কিছুই নেই, আত্মা তো শুদ্ধ চেতন ব্যাপক, সেখানে কোনো প্রিয় প্রিয় প্রিয় অপ্রিয়তা কিছুই নেই, আত্মা সবার মধ্যেই আছে, সমানভাবে আছে, এমন নয় যে চিকি শরীরে কম আর দেবতার শরীরে বেশি, এরকম কিছু নয়, সর্বদাই মানে যেমন একটা আত্মা ব্যাপক হয় তার মানে এই নয় যে একটা প্রদীপকে আপনি যদি একটা ছোট্ট ঘরের মধ্যে রাখেন প্রদীপের প্রকাশটা ঘরের উজ্জ্বল হয়, আর যদি বড় ঘরে রেখে দেন সেখানে ঘরটা তো উজ্জ্বল হয় না, আত্মার প্রকাশ এরকমও প্রকাশ নয়। আত্মার প্রকাশ সে শরীরের উপর নির্ভর করে না, আত্মার প্রকাশ মানে ব্যারিয়ার উপর নির্ভর করে না, আত্মার প্রকাশ সর্বদাই সমানভাবে সর্বরূপে সম্মত সর্বত্র বিদ্যমান। এই জন্য এই তত্ত্বটাকে না জানা পর্যন্ত যখন ততক্ষণ পর্যন্ত এরকম ভ্রান্তি হতে থাকে। এই প্রথমে আমাদের বিবর্তবাদকে বলে, কিন্তু বিবর্তবাদকে ডাইজেস্ট করা একটুখানি কঠিন হয়, সেই জন্য পরিণামবাদকে আশ্রয় করে আবার একই জিনিস বলছেন। এবার দেখবেন পাঁচটা শ্লোকে দ্বিতীয় লাইনটা একরকমই, একদম সবগুলো এক, মানে ঠিক সেরকম ভাবে আত্মাকে শরীর রূপে নির্ণয় করে না, নির্ণয় করা হয় কাদের দ্বারা? অবিবেকী ব্যক্তির দ্বারা। বিবেকী ব্যক্তির দ্বারা আত্মাকে শরীর রূপে নির্ণয় করে নেওয়া হয়, এটা হচ্ছে সেকেন্ড লাইন। এটা 74 নম্বর শ্লোক পর্যন্ত একই রকম থাকবে, খালি প্রথম লাইনটা বদলাতে থাকবে। প্রথমে দেখুন 71-এ বলেছে, ঘটত্বেন যথা পৃথিবী পটত্বেনৈব তন্তব বিনির্ণীতা বিমূঢ়েন দেহত্বেন তথা আত্মতা। ঘটত্বেন যথা পৃথিবী পটত্বেনৈব তন্তব বিনির্ণীতা বিমূঢ়েন দেহত্বেন তথা আত্মতা। ঘটত্বেন যথা পৃথিবী পটত্বেনৈব তন্তব, যেমন পৃথিবী মানে মাটি, মাটিকে যেমন আমি ঘড়া রূপে দেখি, যেমন তন্তুকে আমরা পট রূপে গ্রহণ করি, কিন্তু আমি দেখছি তখন সুতোকেই দেখছি, আমি দেখছি তখন মাটিকে পৃথিবীকেই দেখছি, সেরকম যখন আমি শরীরকে দেখছি তখন আমি চেতনকেই দেখছি, এবং চেতনের জন্যই দেখতে পাচ্ছি, চেতনার জন্যই বুঝতে পারছি, তবু সেই চেতনকে ভুলে গিয়ে শরীরই আমি এই মত এই ভাবনা দিয়ে রয়ে। এই জন্য এটাই হচ্ছে অবিবেক। রাগও বলে এসছে, এটাকে বুঝতে হবে এখানে যে কোথায় ভুল হচ্ছে আর কি, কেন আমরা এই অজ্ঞানের মধ্যে ফেঁসে সংসার বন্ধনে আমি আর আমার করে ফাঁসি পুক্ষ হচ্ছে এই শরীরের জন্য। এই জন্য বলছে যেমন পৃথিবী পেয়ে আমরা মাটিকেই আমরা ঘড়া রূপে দেখি, যেমন সুতোকেই আমরা পট রূপে দেখি, বা কাপড়ের একটা উপযোগিতা আছে, মনটা টুকুর মধ্যেই আটকে থাকে, কিন্তু তারই পেছনে যে সবই পৃথিবীর বিকার, এই সবই ওই সচ্চিদানন্দ এই রূপে দেখা যাচ্ছে, এই ভাবটা যখন মনে আসবে তখন কি হবে, বস্তুর উপযোগিতা থাকবে কিন্তু তাতে কোনো অহমত্ব মমত্ব বুদ্ধি থাকবে না, শুদ্ধ চেতন মাত্রই। ঠিক আছে, বস্তুতে ব্যবহারিক উপযোগিতা আছে, ব্যবহারিক উপযোগিতা আছে, কিন্তু তার পিছনে সচ্চিদানন্দ আছেন বলেই এই ব্যবহার হতে পারছে, সচ্চিদানন্দ না থাকলে ব্যবহার হতে পারত না, তাই ব্যবহার কালেও সচ্চিদানন্দের প্রতি মন থেকে নিতে হবে। তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ, সমস্ত সময় সংসারে যা কাজ আছে করুন, কিন্তু তার সাথেও ভগবানকে আগে স্মরণ করতে হবে, ভগবানকে স্মরণ করে ভগবানকে চিন্তা করে ভগবানকে সমর্পণ করে যদি আমরা কাজ করতে পারি তাহলে ধীরে ধীরে এটা স্বাভাবিক হয়ে যাবে, কিছুদিন অভ্যাস করতে করতে, আর শুরুতে সেটাকে চেষ্টা করে অভ্যাস করতে হবে, এটা একদম স্বাভাবিক হয়ে যাবে যখন কিছুদিন অভ্যাস করব, আর যেটা মানে ধীরে ধীরে যখন শুরুতে তখন নিজেদের চেষ্টা করে অভ্যাস করতে, এবং যে অভ্যাসটা যখন স্বাভাবিক হয়ে যাবে তখন কি হবে, তখন ধীরে ধীরে সচ্চিদানন্দ অনুভবের মধ্যে আসতে লাগে। একই ভাবে তিনি আগে শ্লোকে বলছেন, কনকম কুণ্ডলত্বেন তরঙ্গত্বেন বৈজলম, কনকম কুণ্ডলত্বেন তরঙ্গত্বেন বৈজলম বিনির্ণীতা বিমূঢ়েন দেহত্বেন তথাত্মতা, এক ল্যান্ড সেকেন্ডটা, কনকম কুণ্ডলত্বেন তরঙ্গত্বেন বৈ জলম বিনির্ণিতা বিমূঢ়েন দেহত্বেন তথাত্মতা। কনকম কুণ্ডলত্বেন, কনকম কুণ্ডলত্বেন তরঙ্গত্বেন বৈ জলম, যেমন সোনাকেই আমরা অলংকার রূপে দেখি, যেমন জলকেই আমরা তরঙ্গ ফেন বিচি বুদবুদ লহর এসব রূপে দেখি, কিন্তু জল ছাড়া ওখানে কিচ্ছু নেই, আর জলই আছে। এই জায়গাটা বুঝতে সবচেয়ে সুবিধা হয়, যে যেমন ঢেউগুলোকে দেখলে, ঢেউগুলোকে দেখলে মনে হয় সব ঢেউগুলো আলাদা আলাদা যেনই হচ্ছে, কিন্তু এই ঢেউগুলো জল ছাড়া কিছুই নয়। সেরকমই যত শরীর দেখা যায়, এই শরীর, এই শরীরগুলো হচ্ছে ওই চিৎসাগরের মধ্যে ঢেউয়ের মতন আর কি, কিছুক্ষণের জন্য উঠে আবার ওই জলে ঢেউয়ের মধ্যে চিৎসাগরে লয় প্রাপ্ত করে যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত ঢেউ রূপে থাকে তখন সেগুলোকে পৃথক বলে প্রতীতি হয় মাত্র, কিন্তু জলই সেখানে ভরে আছে, জল ছাড়া আর কিছুই নেই। ঠিক সেই রকম এখানেও, যেমন আমরা কোনো সুবর্ণের আভরণকে দেখি আর অথবা তখন মনে হয় যেটা যেন সুবর্ণের থেকে আলাদা, কিন্তু না, ওটা সোনাই ওই রূপে দেখা যাচ্ছে, যেমন তরঙ্গই জলই তরঙ্গ রূপে দেখা যাচ্ছে। এরকম শুদ্ধ চেতনই শরীর রূপে প্রতীতি হয় মাত্র, শরীর রূপে প্রতীতি হয়, কারণ শরীর পারমার্থিক, যেমন জলের উপরে ঢেউয়ের প্রতীতি কতক্ষণ থাকে, অল্প কিছু সময় যে ভেঙে গেলে একটুখানি দূরে গিয়ে বাস তার অস্তিত্ব শেষ। এরকমই আমরা যতটুকু ভাবছি যে আমাদের জীবন এত, কিন্তু পরমাত্মার সময় অনুযায়ী এই আমাদের শরীরটা একটা জলের ঢেউয়ের মতন খালি ওইটুকু সময়, কারণ কি গীতার অষ্টম অধ্যায় না, সহস্র যুগ পর্যন্ত টাইম ক্যালকুলেশন বলা আছে ওখানে, যে আলাগ আলাগ লোকে আলাগ আলাগ কিরম ভাবে সময়ের ক্যালকুলেশন হয়। তো ঈশ্বরের সময়ের তুলনায় আমাদের সময় আর কি ওই মাছি মাছি মশার জীবনের মতন, আমাদের জীবনটা মানুষের জীবনটা তার থেকেও কম, একদম ক্ষণিক। যেমন জলের উপরে ফেনা তরঙ্গ বিচি বুদবুদ লহর দেখা যায়, কিন্তু সেটা জল ছাড়া কিছুই নয়, যেটা জল ছাড়া কিছুই নয়, এরকম যেমন সোনার যত অলংকার সেটাও সোনা ছাড়া কিছু নয়, সেই রকম যা কিছু নাম রূপাত্মক জগৎ দেখা যাচ্ছে সেটা সচ্চিদ আনন্দ ছাড়া অন্য কিছু নয়, কেবলমাত্র সচ্চিদ আনন্দেই পূর্ণরূপে তিনি সমস্ত নাম রূপে প্রতীতি হচ্ছেন মাত্র, কারণ কি নাম রূপ একটা ভ্রান্তি, নাম রূপ পারমার্থিক, পারমার্থিক ভাবে এই সচ্চিদ আনন্দ কখনো নাম রূপে পরিণত হতে পারে না, কারণ তিনি অধিকারী, কিন্তু ওটা একটা প্রতীতি মাত্র। প্রতীতি মাত্র কেন, ওই যেমন আমরা স্বপ্ন দেখি, একা আমি আছি, কিচ্ছু নেই আমার কাছে, কিন্তু আমার মনের বাসনা এমন বসে আছে ওই ছোট্ট ঘরের মধ্যে, আমি পাহাড় নদী জীব জন্তু সব কল্পনা করে নিয়ে তত অনুযায়ী সুখ দুঃখ ভুগতে থাকি। ঠিক সেই রকমই জাগ্রতটাও আর কি, ওই সাদা পর্দায় নিজের মনের বাসনা কে অভিব্যক্ত করে, মানে প্রজেক্ট করে নিজের আলোতে নিজেই নিজের বাসনাকে দেখতে থাকি। কখনো কখনো সেই বাসনার সঙ্গে আনন্দদায়ক হলে সেই বাসনার সঙ্গে তাদাত্ম্য করে সুখী হই, কখনো কখনো সেই বাসনার সঙ্গে দুঃখদায়ক প্রতিকূল বেদনা হলে তখন আমরা দুঃখী। এই তো পুরো জীবন, এই পুরো জীবন, কিন্তু জীবনের এই সত্যটাকে না বুঝতে পারার জন্য বন্ধন, আর যদি বুঝে নেওয়া যায় ব্যাস, আর তখন নতুন কোনো বাসনা মনে জাগে না, মানুষ সংসার বন্ধন থেকে আনন্দ। এরকম আরো দৃষ্টান্ত দিই, যতগুলো ভ্রান্তি স্থল আছে সেগুলোকে দৃষ্টান্ত দিব। পুরুষত্বেন বস্থানুর জলত্বেন মরীচিকা বিনির্ণিতা বিমূঢ়েন দেহত্বেন তথাত্মতা। সব জায়গাতেই ব্যবহার রাগ দেশের জন্য হয়, মানে আসক্তি আর দেশ, মানে ভালো মন্দ এই ভাব থেকে আসক্তি আর দেশ উৎপন্ন হয়, আর সেই জন্যই ব্যবহার হতে থাকে আর কি। সেই জন্য এই চারটে দৃষ্টান্ত, দুটো আসক্তির জন্য, দুটো নিরা মানে দ্বেষের জন্য, রাগ আর দেশের জন্য ব্যবহার হয়, ওটা বোঝাবার জন্য বলছেন। যেমন কিনা একটা স্ট্যাম্প অথবা একটা স্ট্রাম্পেটেড ট্রি, সেটাকে আমরা চোর বলে ভ্রান্তিতে মনে করি, কারণ কি আমার মধ্যে ভয় বসে আছে যে আমার ধন দৌলত চুরি হয়ে যাবে, সেই জন্য ওটা ভ্রান্তি হয় আর কি। আর জলত্বেন মরীচিকা, আমার তৃষ্ণা আছে যে আমি আনন্দ পেতে চাই, আমার এই বস্তুটা হলে ভালো, ওই বস্তুটা হলে ভালো, তাহলে কি হয় তখন ওই বস্তুর মধ্যে ভালোত্ব বুদ্ধি উৎপন্ন, জলের মধ্যে যেমন মরীচিকা, বালুতে যেমন মরীচিকা দেখা দেয়, মরীচিকা মানে বালুর মধ্যে যে জলের রিফ্লেকশন যেটা, সেটাকে আমরা জল রূপে বুঝে ফেলি, বালুতে লাইটের রিফ্লেক্ট রিফ্র্যাকশন হয়ে আর কি আমরা সেটাকে জল রূপে দেখি। এখন ওখানে জলের নাম গন্ধও নেই, ঠিক সেই রকমই এই শরীর বা সংসার বস্তুর মধ্যে সুখের নাম গন্ধ নেই, কিন্তু সেখানে সুখের বা দুঃখের কল্পনা করে আমরা নিজেকে সুখী দুঃখী মানি, ব্যবহার করি। এজন্য দেখুন কত একটা কথাকে বারবার বলতে বলতে সেবাস্যু পরিষদে ভগবান শঙ্করাচার্য লিখছেন, না মন্ত্রানাম জামিতা আস্তি। ঋষিরা যে মন্ত্রগুলোকে দেখেছেন তাতে ঋষিদের কোনো অলসতা নেই, বার বার বার বার একই কথা এই জন্য বলতে থাকে যাতে কিনা জিনিসটা দৃঢ় হয়ে আমাদের মধ্যে বসে যায়, যতক্ষণ শুনি ততক্ষণ বুঝতে পারি, ভালো লাগে আর মনটাও আনা থাকে। কিন্তু যে মুহূর্তে এখান থেকে বেরিয়ে আসলাম সংসারের কাছে আবার মনটা সংসারের মধ্যে চলে যায়, ওই সাংসারিক বুদ্ধি মনের মধ্যে পড়তে থাকে। এইটা অভ্যাস যে সংসার করতে করতে মানে সংসারের কাজ করতে করতে নিজের স্বরূপের চিন্তাটাকে মনের মধ্যে রাখতে পারছি, আমি সংসারের থেকে সর্বদাই অসঙ্গই অয়ং পুরুষ, পুরুষিত্বেন ওই স্থান জলত্বেন মরচে, বিনির্ণীত পথটা সবার সঙ্গে অনিত। যেমন কিনা একটা কাটা গাছকে আমরা মানুষ বা চোর বলে কল্পনা করে নিই, অথবা যেমন কিনা আমরা বালু বা যেমন মরিচিকাকে আমরা জল বলে কল্পনা করে নিই, সেরকমই অবিবেকের জন্য আমরা শরীরকে আত্মা বলে কল্পনা করে নিই, শরীরটা দেখতে পাচ্ছি বলে। আর বাস্তবে শরীর একটা প্রতীতি মাত্র, আত্মার মধ্যে কিন্তু সেই শরীরত্ব ধর্ম আত্মার মধ্যে নেই, শরীরের ধর্ম শরীরের মধ্যেই আছে। কিন্তু একটাই এই এই শরীরটা থাকতে থাকতে এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে মানে কি ওই মরিচিকাটা দেখতে দেখতেই আমাকে বুঝে নিতে হবে যে মরিচিকার মধ্যে জল নেই। তারপরেও দৃষ্টান্ত দৃষ্টান্ত এইটুকুই ভেদ যে জ্ঞানের পরে আর ওই জিনিস দেখা যায় না, কিন্তু মরিচিকা দেখা যায়। জ্ঞানের পরে আর ভ্রান্তি হবে না যে মাটির ঘোড়া, মাটিকে তখন আর ঘোড়ার প্রতি আসক্তি থাকবে না, সুবর্ণের অলঙ্কার তখন আর অলঙ্কারের প্রতি আসক্তি থাকবে না, এইরকমই আর কি। যে জগৎ ব্যবহার আছে যতদিন ঠিক আছে, যতদিন জগৎ আছে বা যতদিন শরীর আছে ঈশ্বর ইচ্ছা অনুযায়ী যেরকম ব্যবহার ভগবান প্রারব্ধ লিখে রেখেছেন সেরকম শরীর তার মতন ব্যবহার করতে থাকবে। কিন্তু আত্মার সঙ্গে শরীরের কোনো সম্পর্ক, আমার সঙ্গে শরীরের কোনো সম্পর্ক নেই, এইটা বোঝার জন্যই শরীর আগে। আর একই রকম বলছেন, গৃহত্বে নৈব কাষ্ঠানি খর্গত্বে নৈব লোহতা বিনির্ণীতা বিমূঢ়েন দেহত্বেন তথা আত্মতা, গৃহত্বে নৈব কাষ্ঠানি খড়গত্বে নৈব লোহতা বিনির্ণীতা বিমূঢ়েন দেহত্বেন তথা আত্মতা। মানুষ কি চায়? একটা অন্য বস্ত্র বাসস্থান, আর সেটা হচ্ছে শরীরের জন্য। তা আমাদের বাসস্থান কিন্তু সেটা কোনো একটা মেটেরিয়াল দিয়ে তৈরি, ওই বাসস্থানটাকে মানে যে কাঠের আগেকার দিনে বা এখানে বুঝেছি কাঠের ঘর, কাঠই এখন আমার প্রিয় হয়ে গেছে, যে কাঠে আমি জ্বলবো সেই কাঠই এখন আমার আশ্রয় স্থান হয়েছে, কাঠ দিয়ে ঘর বানিয়েছি ঘরের প্রতি আসক্তি, এই কাঠই আমাকে জ্বালাবে, এই কাঠ দিয়ে এই শরীরটাকে জ্বলতে হবে। আর খড়গের তিন হচ্ছে লোহতা, মানে ওই মেটেরিয়ালটাই কোনো ইনস্ট্রুমেন্ট রূপে দেখা যাচ্ছে, খড়গ একটা ইনস্ট্রুমেন্ট, সেটাকে মানে শরীর দ্বারা চালিত করা হয়, কিন্তু ওই মেটেরিয়ালটা একটা ইনস্ট্রুমেন্ট রূপে দেখা যাচ্ছে, তাই জন্য আমরা ওই ওটাকে ওর উপযোগিতাটাকে দেখে ওটাকে সত্য বলে মনে করি। যে গৃহত্বের মানে কাঠকেই আমরা ঘর বলে মনে করছি বা লোহাকেই আমরা আমাদের উপযোগী দ্রব্য বলে মনে করছি, আছি ওখানে ঠিক আছে, যতদিন শরীর আছে ততদিন হয়তো একটা থাকার জায়গা চাই, কিন্তু শরীর শরীরটাও একটা থাকার জায়গা, কার আত্মার শরীরটা, আত্মাটা শরীর হচ্ছে আত্মার থাকার জায়গা। আর খড়গ মানে হচ্ছে যে একটা উপকরণ, যদি আমরা কিছু কাজ নেই, যেমন কাঠ কাটতে হলে একটা কুঠার চাই, যিনি কাঠ কাটেন তিনি কখনো কিন্তু ভাবেন না যে আমি কুঠার, কিন্তু আশ্চর্য ব্যাপার এই আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা কাজ করি অথচ এর সঙ্গে আমাদের তাদাত্মতা হয়ে যায়, আমি অন্ধ, আমি বোবা, আমি লুলা, আমি ল্যাংড়া, আশ্চর্য মায়ার মহিমা হচ্ছে। এই জন্য এই জায়গাতে এসে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে দেখো, যেমন কাঠই তোমার তোমার আশ্রয় স্থল বলে মনে হচ্ছে, কিন্তু কাঠ ওটা কাঠই আছে, ওটার মধ্যে কখনো বৃহত্ত ধর্ম আসেনি, বৃহত্ত ধর্মকে তুমি মনে মনে কল্পনা করেছো, তুমি বানিয়েছো ওটাকে তোমার মন দিয়ে, জঙ্গলে কাঠই ছিল ওটা, ওই জঙ্গলের কাঠ কেটে নিয়ে তুমি চারদিকে একটু পায়ে কাঠ ঠুকে দিয়ে এবার তুমি সেটাকে গৃহ, এটা আমার কুটিয়া, একটা আমার কুটিয়া ছিল জঙ্গলের কাঠ, কিন্তু সেটা এখন আমার কুটিয়া হয়ে গেল। সেই রকমই ছিল কিছু লোহা, সেটা এখন হয়তো আমার ওই কাঠ কাটতে কাজে আসছে, তাই সেগুলোকে আমি আমার করে বা আমি বলে ভ্রান্তি করে ফেলি। এইটাই হচ্ছে বার কেন করা, এই অবিবেকের জন্য। এই জন্য পাঁচবার একই কথা বলছেন তিনি, যে আত্মা দেহাত্মে না তথা আত্মতা, এই আত্মতা দেহের মধ্যে এসে যায় তাদের দ্বারা বিমূঢ়, অবিবেকের জন্য। এই জন্য যে এই বারবার এইগুলোকে বিচার করা, ভগবান শরীর কেন দিয়েছেন, মন কি, ইন্দ্রিয় কি, এগুলো তো করণ, অন্তঃকরণ বহিন করণ। যেই করণ দিয়ে আমি কাজ করি সেটা আমি হতে পারি না, যেখানে আমি থাকি সেটা আমি বাড়িটা কখনোই আমি নই, তাহলে এই শরীরটা তো আমার থাকার জায়গা, এটা আমি কি করে হব। এই শরীর ইন্দ্রিয় গুলো দিয়ে তো আমি কাজ করি, এগুলো তো ইন্দ্রিয়, এগুলো আমি কি করে হবে। এই বিচার বারবার করতে করতে তখন কি হয়, মানুষের মন থেকে ভ্রান্ত বুদ্ধিটা চলে যায়, বাস্তবিক আমি এর থেকে ভিন্ন এক অসঙ্গ পূর্ণ ব্যাপক যেমন কিনা কোথাও কোনো জল থাকলে তখন ওই রিফ্লেকশন হয়ে তখন সেখানে যে বৃক্ষগুলো আশেপাশে আছে মনে হয় যেন নিচে বৃক্ষটা উল্টো করে দেখা যায়, যে ঊর্ধ্বমূলা মাথার শাখা বলা হয় এই এই ভ্রান্তিকে বোঝাবার জন্য আর কি। ওখানে যেন জল থাকার জন্য এই ভ্রান্তিতে মনে হয় যেন নিচের দিকে একটা আরো একটা জল বৃক্ষ আছে আর কি। যথা বৃক্ষ বিপরে যাচ্ছ, যেমন কি না বৃক্ষ ভ্রম হয় যে নিচেও একটা বিয়ে আছে, কেন জল থাকার জন্য, রিফ্লেকশন হওয়ার জন্য। সেই রকমই এই এই অন্তঃকরণ থাকার জন্য চৈতন্যের প্রতিফলন হয় অতি, যদি চৈতন্যের প্রতিফলন হয়ে যেন ওইটাই ওইটাই আমি ওটাই যেন বৃক্ষ বলে মনে হয়। এই দৃষ্টান্ত খুব ভালো করে বুঝতে হবে এখানটাতে, যে কি বলছে, যেমন জল থাকার জন্য বাইরে মানে জলের ধার জলাশয়ের ধারে একটা গাছ থাকলে গাছটা যেন নিচে আছে বা গাছটা যেন সত্যি ওখানে একটা গাছ আছে বলে মনে হয়, ঠিক সেই রকমই এই অন্তঃকরণ রূপী জলের মধ্যে শুদ্ধ চেতন আত্মা যেটা উপরে যেটার উপরে অন্তঃকরণ দেখা যাচ্ছে আর কি, তার মধ্যে ওর প্রতিফলন হওয়ার জন্য ওটা তখন পরিচ্ছিন্ন রূপে জানা যায় ওখানে ওটা সত্য বস্তু, ওই ছোট ওটাই যেন সত্য বস্তু, মানে নিচের গাছটা যেন সত্য। বিবেকী ব্যক্তি জানে যে না ওখানে গাছের প্রতিফলন মাত্র। এই জন্য ওখানে সবসময় সংসারকে বৃক্ষ রূপে কল্পনা করা হয়, যাতে কিনা তাকে উৎখাত করে ফেলা যায়, বৃক্ষকে কাটা যায়, বৃক্ষকে কেটে ফেলা যায়, উৎখাত করা যায়। সেই জন্য এখানে বৃক্ষ রূপে কল্পনা করা হয়েছে, এটা কাটার যোগ্য, এটাকে উৎখাত করার যোগ্য। কিন্তু ঠিক করে বুঝলে এটা উৎখাত, এটা উৎখাত করার জন্য আর কোনো ইনস্ট্রুমেন্ট চাই না, খালি বোধ চাই। এই জন্য বলছেন যথা বৃক্ষ বিপরে যাচ্ছ জলাধ জল থাকার জন্য হচ্ছ কষ্ট কোনো ব্যক্তি তদ্বৎ আত্মনিহিতম, ঠিক সেই রকমই আত্মাতে শরীর ভাব পশ্চাতে অজ্ঞান জগত, আত্মাতে শরীর ভাবে এটা ঘটাবে, এটা অজ্ঞানের প্রভাবে আত্মাতে শরীরকে দেখা যায় আর কি, আত্মাতে প্রতিফলিত হয়, আত্মার মধ্যে অহংকারের সহিত শরীরটা প্রতিফলিত ওটাকে দেখতে পায়। শুদ্ধ ব্যাপক চেতনা আমি বলেছিলাম, জীব মানে যেমন আকাশ, আকাশের মধ্যে ঘরা, ঘরের মধ্যে জল, আবার ওই জলের মধ্যে ওই আকাশেরই প্রতিফলিত, যেরকম শুদ্ধ ব্যাপক চেতন তার মধ্যে শরীর, শরীরের মধ্যে অন্তঃকরণ রূপে জড়া, তার মধ্যে ওই আকাশেরই প্রতিবিম্ব, আর ওই আকাশের প্রতিবিম্বটাকেই ভ্রান্তিতে বাইরের জগতের প্রতিবিম্বটাকে আমরা আকাশ কখনো ভাববো না, কিন্তু ওই ভ্রান্তিতে ওই প্রতিবিম্বটুকুই আমি বলে আমরা ভ্রান্ত করে ফেলি, ভ্রান্তিতে এটা মনে হয়, কারণ ওটা যে কিছু ব্যবহার হয়। আজ এখানেই রাখবো, কালকে আবার এটা নিয়ে দেখবো। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাদ পূর্ণমিদম পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। প্রণাম স্বামীজি, প্রণাম প্রণাম।